মাঝুমারো মাঝু জেলে নুপুর পায় রু মাঝুমারো মাঝু ফুটিল শাখে মুকুল ও রাঙা চরণ ধায় রু মাঝুমারো মাঝু সে নাচে তটি নিজল টলমল টলমল সে নাচে তটি নিজল টলমল টলমল বনের বেনী উতল ফুল দল মোর ছায় তোমাঝো মারো মাঝো জরিরাছ ঝলমল ঝলমল বিজরি জরিরাছ ঝলমল ঝলমল নামিল নভে বাদল ছল ছল বেদনায় তালি বন থইতা থই কর তালি হানে ওই তালি বন থইতা থই কর তালি হানে ওই কবি তোর তমালি কই শশিছে পুবালি বারুম ঝুমারুম ঝুম কেলে নুপুর পায় রুমা ঝুমা রুমা ঝুম রুমা ঝুমা রুমা।